মানবতা সমাধান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা। ক্বালা লা তাখাফা ইন্নানী মা'আকুমা আসমাউ ওয়া আরা। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ভাতৃমণ্ডলী, সূরা তাহার আয়াত নম্বর 45-এ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন মূসা আলাইহিস সালামের কথা, যখন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের দরবারে যেতে বললেন আর ফেরাউনকে নম্র ভাষায় কথা বলতে বললেন। ফেরাউনের মতো জালিম, তারপরে আল্লাহ পাক বলছেন নম্র ভাষায় কথা বলবে। এতে দাওয়াতের পদ্ধতি শেখানো হয়েছে, যতই বড় অপরাধী হোক না কেন তার সামনে যদি নম্র ভাষায় কথা না বলেন কখনো তার অন্তরকে আপনি খুলতে পারবেন না। আর যতক্ষণ অন্তর আবৃত থাকবে, বন্ধ থাকবে, খুলতে পারবেন না, ততক্ষণ ভালো যতই ভালো কথা হোক না কেন ঢোকাতে পারবেন না। যেমন একটা পাত্রের ঢাকনা খোলার জন্য আপনাকে কৌশল অবলম্বন করতে হবে, কি সিস্টেমে ঢাকনা খুলবে, ঠিক তেমনি মানুষের অন্তর খোলার প্রথম চেষ্টা করতে হবে। যাকে দাওয়াত দিচ্ছেন কি পন্থা অবলম্বন করলে তার অন্তরটাকে আপনি খুলতে পারবেন, এর জন্য আপনাকে হাকিম হইতে হবে, প্রজ্ঞাবান হইতে হবে। এই কৌশল আপনার কাছে থাকতে হবে, একজন দায়ী, একজন মোবাল্লিগ, একজন আলেমে দিনের এই গুণ থাকা আবশ্যক। আল্লাহ পাক রব্বুল আলামিন নম্র ভাষায় কথা বলতে বললেন। শাসকের সামনে যদি তার মর্যাদা মোতাবেক কথা না হয়, নম্র ভাষায় কথা না বলা যায়, তাহলে অহংকার তাকে পাকড়াও করবে, যে অহংকারের কারণে সে কখনো সত্য কথা কবুল করতে চাইবে না। তারপরে আরেকটি কথা এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে আল্লাহ পাক ভালো করেই জানেন, সব সময় জানেন যে ফেরাউন কখনো ঈমান নিয়ে আসবে না। ফেরাউন কিভাবে ধ্বংস হবে তাও আল্লাহ পাক জানেন, তারপরে আল্লাহ নম্র ভাষায় কথা বলতে বলছেন। তাহলে আপনি যেসব লোকদেরকে দাওয়াত দেবেন ইসলামের, সহি আকিদার, এবাদত বন্দেগীর, ভালো চরিত্র গঠনের, তাদের সম্পর্কে জানেন না যে তাদের মধ্যে কারা হেদায়ত হবে আর হবে না। সুতরাং সকল সম্পর্কে একই পন্থা অবলম্বন করতে হবে, এই যুক্তি কখনো পেশ করবেন না যে এই লোক আমার মনে হয় না যে হেদায়ত হবে, সুতরাং এর সাথে ভালো ব্যবহার করে লাভ নেই, একে ভালো কথা নম্র কথা বলে লাভ নেই, আর এই লোকের অন্তরটা নরম আছে সুতরাং এর সাথে ভালো ব্যবহার করব, এই পার্থক্য করার এখতিয়ার আপনার নেই। আপনি যাকে পৌঁছাবেন ভালো কথা, উত্তম পন্থায় পৌঁছাতে হবে, নম্র ভাষী হইতে হবে। যদি নরম ভাষায় কথা না বলেন কখনো কবুল করতে চাইবে না। তাই আল্লাহ বলছেন যে নরম ভাষায় কথা বললে হতে পারে উপদেশ গ্রহণ করবে আর না ভয় করবে। সুতরাং তুমি এইভাবে তোমার দাওয়াত পেশ করো। মূসা আলাইহিস সালাম তখন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন এবং হারুন আলাইহিস সালামের সাথে কালা, এই দুই ভাই বললেন রব্বানা হে আমাদের প্রতিপালক, ইন্না নাখাফু আন ইয়াফরুতা আলাইনা, আমাদেরকে ভয় লাগছে যে আমাদের সম্পর্কে এ ফেরাউন উত্তেজিত হয়ে যাবে, কিছু বললেই, দিনের কথা বললেই, ইমানের কথা বললে উত্তেজিত হয়ে পড়বে। আও আন ইয়াতগা, অথবা এ ভয় লাগছে যে আমাদের সম্পর্কে সে সীমা লঙ্ঘন করবে, বাড়াবাড়ি করবে। কাল আল্লাপা বলে লা তাখাফা, তোমরা কখনো ভয় করিও না, ইন্নানি মাআকুম, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি, আসমাউ ওয়া আরা, আমি শুনছি এবং দেখছি। এখানে আল্লাপা বলছে আমি তোমাদের সাথে আছি, এর মানে এই না যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মূসা আলাইহিস সালাম আর হারাউনের সাথে আছেন, এখানে এর অর্থ হচ্ছে বিশেষভাবে তৌফিকের দিক থেকে, রক্ষণাবেক্ষণের দিক থেকে, সুরক্ষা হেফাজতের দিক থেকে, সাহায্য করার দিক থেকে আমি তোমাদের সাথে আছি। এটা হচ্ছে বিশেষভাবে আল্লাহর বান্দার সাথে থাকা, আল্লাহর নেক বান্দাদের সাথে থাকা। আপনি সৎকর্মশীল হন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক, আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের হেফাজত আপনার সাথে থাকবে। যেমন আম্বিয়া রসুলগণের সাথে আল্লাহ পাকের এই হেফাজত আর সাহায্য আর তৌফিক থেকেছে, আর আল্লাহ পাক জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে প্রত্যেকের সাথে রয়েছেন। আর সত্তাগত দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের উপর সমুন্নত রয়েছেন। তাহলে সমস্ত আয়াতের মধ্যে সমন্বয় হয়ে যাবে। আল্লাহ পাক তারপরে বলছেন ফাতিয়াহু ফাকুলা ইন্না রাসূলা রব্বিক, এই ফেরাউনের কাছে তোমরা যাও আর তোমরা গিয়ে বলো যে আমরা হে ফেরাউন তোমার রবের পক্ষ থেকে দূত হয়ে এসেছি, রাসূল হয়ে এসেছি। ফারসেল মানা বানী ইসরায়েল, সুতরাং বানী ইসরায়েলদেরকে আমাদের সাথে ছেড়ে দিন। ওয়ালা তুআযিবহুম, এবং এদেরকে আর শাস্তি দিয়েন না। কারণ বনি ইসরায়েলরা দুর্বল অসহায় ছিল, আর শাসক গোষ্ঠী হচ্ছে ফেরাউন আর ফেরাউনের বংশধার। ফেরাউন এদেরকে গোলাম দাসদাসীতে পরিণত করেছিল, এদের বালকদেরকে হত্যা করত আর এদের নারীদেরকে দাসীতে পরিণত করেছিল। মুসা আলি ইসলাম নবী হয়ে এক দাওয়াত দিলেন ইমান ইসলামের, আরেক দাওয়াত দিলেন যে এই জুলম অত্যাচার করিও না, বনি ইসরায়েলদেরকে ছেড়ে দাও, স্বাধীন করে দাও, মুক্ত করে দাও, এদেরকে আমি আল্লাহ প্রদত্ত দিন শিখাই। কাজে এনাকাবে আয়াত ইমর রব্বে, হে ফেরাউন তোমার রবের পক্ষ থেকে আমি নিদর্শন নিয়ে এসেছি, আল্লাহ পাকে নিদর্শন নিয়ে এসেছি, আর তার একটি ছিল মুসা আলি সালামের লাঠি। ওয়াসালাম আলামান ইত্তাবাল হুদা, এবং শান্তি সালাম ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি সঠিক পথকে অনুসরণ করবে। ওয়াসালাম আলামান ইত্তাবাল হুদা, কাকে বলেছিলেন মুসা আলি সালাম? ফেরাউন, যে কাফের আল্লাহ পরকাল অস্বীকারী, তাকে এইভাবে সালাম বলেছিলেন যেই ব্যক্তি হিদায়তকে অনুসরণ করবে, যেই ব্যক্তি সঠিক পথ মোতাবেক চলবে তার প্রতি সালাম। হে ফেরাউন তুমিও যদি সঠিক পথের অনুসরণ করো, হিদায়তকে অবলম্বন করো, আল্লাহ প্রদত্ত বিধান মোতাবেক চলো, তাহলে তোমার উপর সালাম রয়েছে, আর যদি তা না করো তাহলে তোমার জন্য সালাম নয়। আল্লাহ পাক তারপরে বলছেন ইন্না কাদ উহিয়া ইলাইনা আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা, নিশ্চয়ই আমাদেরকে ওহি করা হয়েছে যে আযাব শাস্তি তার উপর পতিত হবে যে প্রত্যাখ্যান করবে, মিথ্যা মনে করবে, ওয়া তাওয়াল্লা এবং মুখ ফিরিয়ে নেবে। সুতরাং ফেরাউন আপনি যদি মুখ ফিরিয়ে নেন, আমাদের কথা না শুনেন যে আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি, আর আমাদেরকে যদি মিথ্যাবাদী ঘোষণা করেন তাহলে আল্লাহর শাস্তি আজাব আসতে পারে। তখন ফেরাউন বলেছিল কালা ফামান রব্বকুমা ইয়া মুসা, হে মুসা তোমাদের আবার প্রভু প্রতিপালক কে? কালা, তখন মুসা আলাইহিস সালাম বলেছে রব্বানা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমাদের প্রতিপালক তো সেই সত্তা যিনি প্রত্যেক বস্তুকে তার সৃষ্টি গঠন দান করেছেন। প্রত্যেক বস্তুকে সৃষ্টি গঠন দান করেছেন, আল্লাহ পাক শুধু মানুষের কথা বলেননি, প্রত্যেক বস্তু। তাহলে প্রত্যেকটি সৃষ্টি একটা গঠন রয়েছে, একটা রূপ রয়েছে। আল্লাহ পাক সমস্ত কিছুকে আল্লাহ পাক রূপ দিয়েছেন, গঠন দিয়েছেন। সুম্মা হাদা, অথবা দিক নির্দেশনা দিয়েছেন, হেদায়ত দিয়েছেন। এই হেদায়ত কোন হেদায়ত? এই হেদায়ত হচ্ছে জীবনযাপনের দিক নির্দেশনা। হেদায়ত হচ্ছে দুই রকম, একটা হচ্ছে প্রাকৃতিক হেদায়ত, দিক নির্দেশনা, সেটা হচ্ছে কেমনভাবে জীবনযাপন করতে হবে। দেখুন, একটা শিশু যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে কেঁদে উঠে, আর তারপরে মায়ের স্তনে যখন মুখ লাগায় আর দুধ পেয়ে যায় তখন চুপে যায়, শান্ত হয়। মায়ের স্তনে মুখ লাগালে চুষতে হবে, টান দিয়ে, টান না দিলে তো কখনো দুধ বেরিয়ে আসতো না, চুষতে হবে, এটা কে শিখালো? খিদা লাগলে কান্না করতে হবে, এটা কে শিখালো? আঘাত লাগলে কান্না করবে, কষ্ট পেলে কান্না করবে, এটা কে শিখালো? ইত্যাদি ইত্যাদি। এইভাবে ধীরে ধীরে যখন একটু বুদ্ধি জ্ঞান বুদ্ধি হচ্ছে তখন ভালো মন্দের পার্থক্য, তার পূর্বে কিন্তু ভালো মন্দের পেশাব পায়খানা আর ভালো জিনিসে কোনো পার্থক্য ছিল না। এগুলি হচ্ছে প্রাকৃতিক হেদায়ত দিক নির্দেশনা, আর এই দিক নির্দেশনা সকল সৃষ্টির জন্য, শুধু মানুষের জন্য না, গরু ছাগল আরও পশু পাখি সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন। মুরগির বাচ্চা যখন দেখে যে আমার ভয় আছে, কোনো কিছু ধরার জন্য মনে হয় আক্রমণ করতে আসছে, তখন দ্রুত গিয়ে ছুটে যায় মায়ের কাছে, মায়ের বুকের তলে গিয়ে আশ্রয় নেয়, এটা কে শিখালো? ডিম থেকে বাচ্চা বের হওয়ার পরেই দানা দিলে কুটুর কুটুর করে খাওয়া শুরু করে, এটা কে শিখালো? রব্বুল আলামিন। আতা কুল্লা শাইইন খালকাহু, প্রত্যেক সৃষ্টিকে, প্রত্যেক বস্তুকে তার সৃষ্টির গঠন দিয়েছেন, আর তারপরে দিক নির্দেশনা দিয়েছেন যে এইভাবে তোমাকে খেতে হবে, এ হচ্ছে প্রাকৃতিক হেদায়ত। আর আল্লাহ পাকের দিনের হেদায়ত আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, জিনকে দিয়েছেন, যে মানুষ জিনকে আল্লাহ পাক তার বিধিবিধান কায়েম করার জন্য সৃষ্টি করেছেন। তারপরে ফেরাউন জিজ্ঞেস করলো মূসা আলাইহিস সালামকে, কালা ফামা বালুল করুনি উল্লাহ, যদি তাই হয় যে রবের প্রতি মান নিয়ে আসতে হবে আর শির করা যাবে না, আল্লাহ হচ্ছেন রব, এটা যদি হয় তাহলে আগের লোকদের অবস্থা কি হবে যারা এর পূর্বে দুনিয়া থেকে চলে গেছে, ওদের কি হবে তাহলে? ফামা বালুল করুনি উল্লাহ, এসব কথা বলে ফেরাউনের উদ্দেশ্য হচ্ছে অমান্য করা মূসা আলাইহিস সালামকে। তখন মূসা আলাইহিস সালাম বলেন, এল মাহাইন্দা রব্বি, এর জ্ঞান যারা বিগত জাতি তাদের কি হবে, এর চূড়ান্ত জ্ঞান আল্লাহ পাকের, আমার রবের কাছে রয়েছে, আমি বলতে পারবো না কে জান্নাতি কে জাহান্নামে, কে ভালো কে মন্দ, কে কি অবস্থায় গিয়েছে, সেটা ফি কিতাবিন, এমন এক কিতাবে লিখনিতে রয়েছে, আল্লাহ পাকের তকদিরের যে ভাগ্যলিপি রয়েছে তাতে আল্লাহ পাক লিখে রেখেছেন, লায়াদিল রব্বি, আমার রব পথভ্রষ্ট হন না, আল্লাহ পাক ভুল করেন না, ওয়ালায়ানসার ভুলে যান না। ভুল হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ভুলে যাওয়া আর ভুল করা। রব্বুল আলামিন না ভুল করেন, লায়াদিল্লু রব্বি, ওয়ালায়ানসা আর না ভুলে যান। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি, তেমনি জীবন্ত হয়ে ওঠে আল কোরআনের জ্ঞানের জন্মধারায় মানব হৃদয়। আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন? তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান। জানেন কত সুন্দর ভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে। আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান কাল রাত 10:30 আর পুনঃ সম্প্রচার সকাল 9:00 বাংলাদেশে পিএস টিভি বাংলায়। আকাশের রংধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি, লাল নীল সবুজ আকাশি বেগুনি হলুদ, নানা রঙের সমাহার আমরা দেখেছি রংধনু। কিন্তু জীবনের রংধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি? আমরা জীবনের উত্থান পতন, চড়াই উতরাই, আনন্দ বেদনা, ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে। জীবনের রং ধনু আজ রাত 10:00 আর পুনঃ সম্প্রচার সকাল 8:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit? The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. Dekhun, ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত 7:30 আর পুনঃ সম্প্রচার সকাল 9:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার আয়াত নম্বর 53-তে ইরশাদ করেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরযা মাহদা ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফা আখরাজনা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা। এখানে রব্বুল আলামিনের বেশ কিছু গুণ আল্লাহ পাক উল্লেখ করেছেন মূসা আলাইহিস সালামের ভাষায়, যে মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমার রব, সেই সত্তা যিনি জাআলা লাকুমুল আরযা মাহদান, এই পৃথিবীকে তোমাদের জন্য বিছানা স্বরূপ করেছেন, বসবাসযোগ্য করেছেন। বিছানায় যেমন আরাম বিশ্রাম করতে পারে, বিছানা যদি আরাম বিশ্রামযোগ্য না হইতো তো আপনার জন্য বড় কষ্টের কারণ হয়ে যেত। এই পৃথিবী যদি চলাফেরার যোগ্য না হইতো, বসবাসের যোগ্য না হতো, বাড়িঘর তৈরি করার যোগ্য না আল্লাহ পাক করতেন, তাহলে কখনো মানুষ এখানে বসবাস করতে পারতো না। ওয়াসালা কালাকুম ফিহা সুবুলা, আর তোমাদের জন্য তাতে আল্লাহ পাক বহু চলার পথ তৈরি করে দিয়েছেন, বহু রাস্তাঘাট আল্লাহ পাক রব্বুল আলমিন বা রাস্তাঘাট তৈরি করার মতো আল্লাহ অবস্থা তৈরি করে দিয়েছেন। যদি এমন হইতো যে রাস্তাঘাট তৈরি করা যাচ্ছে না, তাহলে কতই না কষ্টকর হয়ে যেত মানুষের জন্য। ও আনজালা মিনাস সামাই মান, আকাশ থেকে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টি নাজিল করেন। ফা আখরাজনা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা, অতপর আমি আল্লাহ এর মাধ্যমে, এই বৃষ্টির মাধ্যমেই উদ্গত করি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা, বিভিন্ন প্রকারের উদ্ভিদ, যেসব গাছপালায় উদ্ভিদে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা রয়েছে, খাদ্যের ব্যবস্থা রয়েছে। আল্লাহ পাক বলছেন কুলু ওয়ারা আওয়ান আমাকুম, তোমরা নিজেরাও ভক্ষণ করো, খেতে থাকো। এসব আল্লাহ পাকের এই সৃষ্টি উদ্ভিদ থেকে, ফসল থেকে, ঘাস পাত থেকে, ওয়ারা আওয়ান আমাকুম, এবং তোমরা তাতে তোমাদের গবাদি পশুকেও চড়াও। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণের মাধ্যমে যে উদ্ভিদ পৃথিবীতে সৃষ্টি করে থাকেন, উদ্গত করে থাকেন, তাতে আমাদেরও রিজিকের ব্যবস্থা রয়েছে আর আমাদের গবাদি পশুরও আহারের ব্যবস্থা রয়েছে, যার কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছে। ইন্না ফি যালিকা লায়াত, নিশ্চয় এতে বহু নিদর্শন রয়েছে, আল্লাহকে চেনার ব্যবস্থা রয়েছে। লে ওলিন নোহা, জ্ঞানবান ব্যক্তির জন্য, বুদ্ধিমানদের জন্য। তাহলে যারা নিজের বিবেক জ্ঞান দিয়ে সঠিক জিনিসকে বোঝার চেষ্টা করে, উপলব্ধি করার চেষ্টা করে, তাদের জন্য এসব জিনিসে নিদর্শন রয়েছে। এসবকে দেখে, এসব সম্পর্কে অধ্যয়ন করে, চিন্তাশীল হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি স্রষ্টা, তার পর্যন্ত পৌঁছিতে পারবে, তার সন্ধান পাবে। মহান আল্লাহ তারপর এরশাদ করেছেন যে মানুষকে কোথা থেকে সৃষ্টি করেছি আর কোথায় ফিরিয়ে দেব আর তাদের পরিণাম কি হবে। মহান আল্লাহ বলছেন আয়াত নম্বর 55 সূরা তাহার, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটিকে আমাদের মুসলিম সমাজের অনেকেই জানাজার পরে যখন দাফন করে, মাটি দেয়, তিনবার যে মাটি দেয়, তখন এই আয়াতটিকে অনেকে পাঠ করে দোয়া স্বরূপ। প্রথমবার মিনহা খালাকনাকুম, দ্বিতীয়বারে ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয়বারে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মর্মে কোনো সহি দলিল নেই, এই মর্মে যে হাদিস বর্ণিত হচ্ছে মোটেই সহি নয়, ভিত্তিহীন। সুতরাং এইরকম আমল করা ঠিক নয়। আল্লাপাক বলছেন, এটি আল্লাপাকের বাণী, মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়েই তোমাদেরকে সৃষ্টি করেছি হে মানুষ। ওয়ফিহা নুঈদুকুম, আর তোমাদেরকে এই মাটিতে ফিরিয়ে দেব। তাহলে আমাদের উৎস হচ্ছে মাটি, আমাদের মূল আসল হচ্ছে মাটি। আদম আলী সাল্লামকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন, আর মাটিতে আবার প্রত্যেকে ফিরে যাচ্ছে। দেখুন, দাফন করলো, মাটিতে ফিরে যাচ্ছে, জ্বালিয়ে দিল, মাটিতে ফিরে যাচ্ছে, পানিতে ভাসিয়ে দিল, মাটিতে ফিরে যাচ্ছে, যে কোনো জায়গায় দুর্ঘটনা হয়ে কোথাও একবারে হারিয়ে গেল, পাওয়া গেল না, তাও মাটিতে যাচ্ছে। অফিহান, এই মাটিতেই, ভূমিতেই তোমাদের ফিরিয়ে দেবো। অমিনহান উখরে যখন তারাতান উখরা, আর এই মাটি থেকে তোমাদেরকে উদ্গত করব, বের করে নিয়ে আসব, পুনরায় আবার আসতে হবে। তাহলে এ কথা নয় যে যতদিন বাঁচলাম আমাদের কাজকর্ম দৌড়াদৌড়ি ছুটাছুটি শুধু এই পার্থিব জীবনের জন্য, পেটের জন্য, গদির জন্য, নেতৃত্বের জন্য, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, আর মতের পরে কি হবে এ সম্পর্কে কখনো চিন্তা করলাম না। যেই ব্যক্তি মুসলিম হওয়া সত্ত্বেও কখনো আমার মতের পরে কি হবে চিন্তা করল না, তার আসল ইসলাম নেই। ইসলাম তো এর নাম যে আপনি পরকাল সম্পর্কে চিন্তাশীল হবেন এবং সেখানকার জন্য ব্যালেন্স এখান থেকে করার চেষ্টা করবেন। আর আপনার 50-60 বছরের জীবন চলে যাচ্ছে, আল্লাহ কেন সৃষ্টি করেছেন, কেন আপনি আসা হয়েছে এ কথা চিন্তা করলেন না। কোথায় আমাকে যেতে হবে, আমার গন্তব্যস্থান কোথায়, সুতরাং সেখানকার জন্য আমার প্রস্তুতি আছে কি না। দুনিয়ার ক্ষেত্রে সব রকমের প্রস্তুতি আমাদের থাকে, যদি আমরা জানি যে কোথাও আমাকে যেতে হবে। এসব সম্পর্কে কোনোদিন চিন্তা করলো না, তাহলে নিজের ইসলামকে, নিজের ইমানকে নিজের হাতেই ধ্বংস করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন যে তোমাদেরকে পুনরায় নিয়ে আসা হবে আর সেখানে জবাবদেহি করতে হবে বিচার দিবসে। ওয়ালাকাদ আরাইনাহু আয়াতিনা কুল্লাহা ফাকাযযাবা ওয়া আবা। ফেরাউন সম্পর্কে আল্লাহ পাক এরশাদ করছেন, আর নিঃসন্দেহে আমি ফেরাউনকে দেখিয়ে দিয়েছিলাম আমার সমস্ত নিদর্শনগুলি, মূসা আলাইহিস সালামের মুজিজাগুলি এক এক করে দেখিয়ে দেওয়া হয়েছিল, ফাকাযযাবা কিন্তু সে মিথ্যা প্রতিপন্ন করেছিল, মানতে চাইনি, ওয়া আবা আর অস্বীকার করেছিল। কালা আর বলেছিল, আজে এতনা লে তুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মূসা, হে মূসা তুমি কি এই জন্য এসেছো যে আমাদের দেশ থেকে, আমাদের ভূমি থেকে আমাদেরকে নির্বাসিত করে দেবে, বের করে দেবে বিসিহরিকা তোমার জাদু দ্বারা? এই তো জাদু দেখাচ্ছ তুমি, তোমার লাঠি জাদু আর তোমার এই যে হাতের চমক এটা হচ্ছে জাদু, সেসব জাদু দিয়ে কি আমাদের দেশ থেকে তাড়িয়ে দিতে চাও আর এই দেশ দখল করতে চাও, এটাই কি তোমার স্বপ্ন? ফালানা আতিয়ান্নাকা বিসিহরিন মিসলিহি। আল্লাহ ফাক রব্বুল আলামিন এরশাদ করছেন যে মূসা আলাইহিস সালামকে সম্বোধন করে ফেরাউন বলছে যে দেখো তুমি জাদু নিয়ে এসছো, আমাদের কাছেও জাদু আছে, আমার অনেক ভক্ত জাদুকর আছে, তাদেরকে নিয়ে আসছি, অবশ্যই আমরাও নিয়ে আসবো এমন জাদু যা এইরকমই হবে। তার মূসা আলাইহিস সালামের লাঠি মুজিজাকে জাদু বলে ভুল বুঝাতে চাইলো জনসাধারণকে ফেরাউন, আর মুজিজাগুলিকে জাদু বলে আখ্যায়িত করলো, আর ওই রকম জাদু দিয়ে তোমাকে দমন করবো। ফাজাল বাইনানা ওয়া বাইনাকা মাউইদাল্লা নুখলিফু নাহনু ওয়া লা আনতা মাকানান সুয়া। সুতরাং আমাদের মাঝে আর তোমার মাঝে মূসা একটা প্রতিশ্রুতি হোক যে কোন দিনে কোন স্থানে আমাদের এই লড়াই হবে, জাদুর লড়াই, তোমার জাদু আর আমাদের জাদু, এর প্রতিযোগিতা কম্পিটিশন হবে লড়াই, আর এতে কে বিজয় হাসিল করে। লা নুখলিফু যার বর খেলাফ করবো না, যেই চুক্তি আমরা করবো আপোষে কোনখানে সেটা এই অনুষ্ঠানটা হবে জাদুর কম্পিটিশন প্রতিযোগিতা, আর কোন সময় হবে আমরা এরপর খেলাফ করব না, নাহনু ওয়ালা আনতা, না আমরাই করব, না তুমি করবে। আর সেই জায়গাটি হয় মাকানান সুয়া, মাঝামাঝি স্থানে, এমন জায়গায় যেখানে তোমাদের পৌঁছা সম্ভব হয় আমাদেরও পৌঁছা সম্ভব হয়, অথবা মাকানান সুয়ার অর্থ এটাও তাফসীর কারগণ করেছেন, এমন জায়গায় যেখানে জনসাধারণ সহজে পৌঁছে যেতে পারে, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে। কালা মাউইদুকুম ইয়াউমুজ্জিনা, তখন মূসা আলাইহিস সালাম বললেন যে তোমাদের সাথে আমাদের ওয়াদা থাকলো, প্রতিশ্রুতি থাকলো ঈদের দিনের, উৎসবের দিনের, ইয়াউমুজ্জিনা যেই দিন লোকেরা অলংকার সাজসজ্জা গ্রহণ করে সেই দিনের, কারণ খুশির দিনে, উৎসবের দিনে লোকেরা ফ্রি থাকবে, অবসর থাকবে, আর সকলেই তামাশা দেখার জন্য হাজির হবে, আর হক বাতিলের লড়াইয়ে যখন হক সত্য বিজয় হাসিল করবে তখন মানুষরা আসল বিষয়টি উপলব্ধি করতে পারবে, এতে আমার দাওয়াত ফলপ্রসূ হবে। ওয়াইহ সারা নাস ও দোহা, আর লোকেদেরকে সমবেত করা যেন হয় দোহা পূর্বাহ্নে, দুপুরের আগে আগে সকালবেলা, যাতে করে মানুষ রোদ্রে তাপের আগে এসে এই আমাদের প্রতিযোগিতা আর এই হক বাতিলের লড়াই দেখে যেতে পারে। যদি দুপুরবেলা হয় বিকেলবেলা তো অনেকে ক্লান্ত হয়ে পড়বে, দুপুরে গরমের ভয়ে আসবে না, বাড়ি থেকে বেরোবে না, এই জন্য সকালবেলায় যেন পূর্বাহ্নে এই অনুষ্ঠানটি হয়। ফাতাওয়াল্লা ফিরআউন, ফিরআউন তখন ফিরে গেল, ফাজামা কায়দাহা তার কলা কৌশলকে একত্রিত করলো, সুম্মা তা তারপরে এসে গেল। কালালাহ মূসা, মূসা আলাইহিস সালাম তখন তাদেরকে, ফিরআউন এবং ফিরআউনের ভক্তদেরকে, অনুসারীদেরকে বললেন, ওয়াইলাকুম তোমাদের জন্য সর্বনাশ, দুর্ভোগ, লা তাফতারু আলাল্লাহি কাযিবা, আল্লাহ সম্পর্কে তোমরা মিথ্যা রচনা করিও না, মিথ্যা কথা বলিও না, না হলে ফায়ুসহেতাকুম বি আযাব, আল্লাহ পাক তোমাদেরকে ধ্বংস করে দেবেন তার শাস্তি দিয়ে। ওয়াকাদ খাবা মানিফতারা, আর নিঃসন্দেহে ব্যর্থ হয় ওই সব লোকেরা যারা মিথ্যা রচনা করে, মিথ্যা কথা যারা গড়ে বলে, মন গড়া কথা বলে, তারাই ব্যর্থ। এটা হচ্ছে কোরআনি নীতিমালা কায়দা, এত ব্যাপক কথা যে অল্প কথায় অনেক কথাই সামিল রয়েছে, এগুলোকে কাওয়ায়দে কোরআনিয়া বা কোরআনি কায়দা কানুন নীতিমালা বলা হয়। ওয়াকাদ খাবা মানিফতারা, যে কেউ মিথ্যা রচনা করবে, মিথ্যা বানাওয়াট কথা বলবে, সে ব্যর্থ হবে, কখনো সফল কাম হবে না যে কোনো ক্ষেত্রে। আপনি কারো উপর মিথ্যা অপবাদ দেন, ধর্মের ক্ষেত্রে মিথ্যা কথা বলেন, আদান প্রদানের ক্ষেত্রে মিথ্যা কথা বলেন, কারো সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়ে থাকেন, আপনি কখনো আপনি কামিয়াব হবেন না, বরং ব্যর্থ হবেন। আল্লাহ পাক তারপরে বলছেন ফাতা নাজাউ আমরাহুম বাইনাহুম, এরপরে তারা আপোষে, এই জাদুকররা আর ফেরাউনের অনুসারীরা আপোষে দ্বন্দ্ব শুরু করলো, আপোষে তাদের বাদানুবাদ শুরু হয়ে গেল, ওয়া আসারুন নাজওয়া, আর গোপনে পরামর্শ শুরু করলো। তাদের কেউ বলতে লাগলো না না এই প্রতিযোগিতা, এই কম্পিটিশন করা যাবে না, আর কেউ বললো না করতেই হবে, এই মূসাকে দমন করতে হবে না হলে তো বেড়ে যাবে, ইত্যাদি এই আপোষে তাদের দ্বন্দ্ব শুরু হয়ে গেল। কালু ইন হাজান এলা সাহিরান, শেষখানে তারা সিদ্ধান্ত নিয়ে ফেরাউনের অনুসারীরা বলল যে এই দুইজন মূসা আর হারুন এরা হচ্ছে দুই জাদুকর, ইউরিদানা ইউখরিজাকুম, তোমাদেরকে বের করে দেওয়ার ইচ্ছা করে এরা, মিন আরদেকুম, তোমাদের ভূমি থেকে, মেসর থেকে, বেসেহেরেহমা, তাদের জাদুর মাধ্যমে, ওয়াজহাবা বি তরিকাতিকুমুল মুসলা, আর তোমাদের উত্তম আদর্শকে নষ্ট করতে চায়। এখানেও জনসাধারণকে বোকা বানাতে চাইল, ভুল বোঝাতে চাইল যে ফেরাউনের আদর্শ হচ্ছে উত্তম আদর্শ, এই উত্তম আদর্শ তোমরা আছো, তোমাদেরকে এর থেকে সরিয়ে দিতে চাই, বিভ্রান্ত করতে চাই, সুতরাং সাবধান হয়ে যাও মূসা আর হারুনের এসব কথা থেকে। অথচ কথা তারা বুঝছিল যে এসব বাতিল কথা। এখান থেকে আমার আলোচনা আজকে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে কোরআন বুঝার এবং কোরআনের হক আদায় করার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আরাফতুল্লাহা রাব্বি আশরাকান নূরু বি কলবি মালাল বিশরু হায়াতি মুল আদা আল্লাহু দারবি ইয়া লাসাদি ওয়া হানাই ইয়া লাফাউজি ওয়া আলাই লা ইয়াতিবুল আইশু ইল্লা ফি রিদা রাব্বি সামাই মুদ আরাফতুল্লাহা রাব্বি হুলওয়া হুলওয়া হুলওয়া হায়াতি মুদ আরাফতুল্লাহা রাব্বি আশরাকান নূর যা করছে সবার অধিকার রক্ষা, মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না, যাতে আছে সব মানুষের জন্য সম্মান, তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় জুলুম। শেখ আব্দুল কাইয়ুম, যে সত্যিকার মুমিন যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না, যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার, আমার দুনিয়াবি কাজ করবো, আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করবো, যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার, কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ, কাল সন্ধ্যা 6:30 বা পুনঃ সম্প্রচার দুপুর 12:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। মানুষ ভয় পায় একদিন হয়তো আরবদের হাতে নিউক্লিয়ার বোম চলে আসতে পারে, তারা বুঝতে পারে না ইসলামিক বোম শান্তির বোম অনেক আগেই পড়ে গেছে, এটা পড়েছে যেদিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। পিএস টিভি বাংলা, মানবতার সমাধান।